السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين آج کے بودبار ساتا سے ربیع الاول 1440 ہجری اللہ گھرے آج کے بیٹھو کے امرا آلوچنا کربو আলোচনার জের ধরে যে আগে পাপ ও তার শাস্তি নিয়ে আলোচনা করে আসছি, আর এ নিয়ে আমার একটা বই আছে আপনারা জানেন তো, সেই আলোচনা বিস্তারিত আলোচনা দিয়ে আমরা এক এক পর্ব সেরে যাচ্ছি। আজকের আলোচনা হলো পাপের প্রভাব পরকালে। আমরা এর আগের আলোচনাগুলোতে জেনেছি পাপের প্রভাব দুনিয়াতে, দুনিয়াতে কি কি পাপের প্রভাব পড়ে, কি কি শাস্তি হয় দুনিয়াতে, সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকের আলোচনা মরণের পরে, মরণের সময় এবং মরণের পরে পাপের প্রভাব কি কি পড়তে পারে এবং তার শাস্তি কি কি হতে পারে, কি কি কথা উল্লেখ হয়েছে, এ নিয়ে আমরা কিছু কথা রাখব। কেন দুনিয়াতে শাস্তি না হলে কি তার শাস্তি হবে না? এত অপরাধী, এত জালেম, এত অত্যাচারী, তাদের যদি দুনিয়াতে শাস্তি না হয় তাহলে কি তাদের শাস্তি হবে না? অবশ্যই হবে, আর এই জন্যই কেয়ামত হবে। নিশ্চয়ই জানেন পাপের আসল প্রভাব ও আসল শাস্তি হবে পরকালে। ইহকালে কিছু অপরাধের শাস্তির বিধান থাকলেও তা সকলের ক্ষেত্রে প্রয়োগ হয় না, অনেকে ধরা পড়ে না। আইন কানুন যে আমাদের দেশগুলোতে আছে সাধারণত মাকড়সার জালের মতো, ছোটখাটো পোকামাকড় ধরা পড়ে কিন্তু বড় বড় কীট পতঙ্গ যেমনি জালে পড়ে ছিঁড়ে বেরিয়ে যায়। এ হচ্ছে আইন কানুন, সাধারণত বড় মানুষদের জন্য প্রয়োগ করা সম্ভব হয় না। অনেকে ধরা পড়েও কোনো সুপারিশ, ঘুষ বা চাপের কারণে উপর মহল থেকে চাপ এলো, তাকে ছেড়ে দেওয়া হলো। তাছাড়া বহু দেশে আইনে আশ্রয় নেওয়ার অর্থ হলো একটি বিড়ালের জন্য একটা মহিষ বিক্রি করা, তাই না? একটা বিড়ালের জন্য একটা মহিষ হারানো, মানে সামান্য কিছু পাওয়ার জন্য অনেক কিছু টাকা আপনাকে খরচ করতে হবে। আইন হলো ইন্দুর মারা কলের মতো, যদি একবার এ শরণাপন্ন হন তো যদি আপনি ফেঁসেছেন তো আপনি সেখান থেকে বের হতে পারবেন না অত সহজে। সুতরাং আইনের সাহায্য নিয়ে অপরাধীকে শায়েস্তা করার মতো উৎসাহ অনেকে থাকে না। বাবা ঝামেলার দরকার নাই, বাবা যা হলো হলো, আবার কে কেস করো, কে ঝামেলা কে করবে, খরচ তো আছেই, তার উপরে হয়রানি, তাই না? সুতরাং অনেকের উৎসাহ থাকে না যে অপরাধী শাস্তি পাক। তারপরে মান সম্মানের ব্যাপার আছে, বিশেষ করে যেগুলো নারী ঘটিত ব্যাপার, অনেক সময় মহিলা তার উপরে অত্যাচার হলো চুপ করে থেকে গেল, কেন? যাতে করে লোকের মুখে প্রচার না হয়, ফলে ফলে তার ইজ্জত সম্মান, বাড়ির ইজ্জত সম্মান নষ্ট না হয়, অপরাধী বেঁচে যায়। মানে পরের পর অপরাধ হতে থাকে অথচ মহিলা সেটাকে কি করে, গোপন করে, যদিও সেটা ভুল, কিন্তু ভুলটা কেন করে, যাতে করে সমাজে তার বদনাম না হয়, কিন্তু বড় ভুল যখন হয়ে যায় তার তখন পস্তানি হয়। আল্লাহুল মুস্তাআন। বেশ, আইনের কাজ কিন্তু শুধু শাস্তি দেওয়া নয়, বরং আইনের কাজ এটাও যাতে অপরাধী কি হয়, ফিরে আসে, অপরাধী সুস্থ জীবনে ফিরে আসে, এটাও দেখা আইনের কাজ, কিন্তু সেটা হতে পারে না, ফলে অপরাধী অপরাধী থেকে যায়। আইনের মাধ্যমে অত্যাচার করা নিশ্চয়ই আপনারা জানেন, আইনের সাহায্য নিয়ে একটা মানুষকে কি করা হয়, চাপে ফেলা হয়, তাকে ফালতু জেল দেওয়া হয়, এক বড় অত্যাচার। সুতরাং সেই অত্যাচারের সঠিক বিচার হওয়ার কোনো সম্ভাবনাই অবশিষ্ট থাকে না। অনেকের অনেক বিচার সুবিচার হয় না, অনেক বিচার হয় ভুল বিচার, তা বলে কি রেহাই পেয়ে যাবে অপরাধী? কখনোই না, কখনোই না। আর এই জন্যই হবে কেয়ামত। হাজার মানুষ খুন করলো, কটা মানুষ খুন করলো? 1000 দিয়ে ধরা পড়লো, ধর তাকে ফাঁসি দিল মনে করুন, তো প্রাণের বদলে প্রাণ, খুন করেছে কটা? 1000টা, আর একে ফাঁসি দিল কটা? 1টা, বাকি 99টা মানুষের বদলে কোথায় যাবে? সেই জন্য তুমি অপেক্ষা করো, হবে শাস্তি, হবে, বেঁচে যাবে না। নিজে সরাসরি খুন করুক অথবা পেছন থেকে ইঙ্গিতে এশারাতে টাকা দিয়ে খুন করাও, সুপারি কিলার বলে, তাই না? সুপারি কিলার দিয়ে তুমি খুন করাও, বেঁচে তুমি যাবে না, দুনিয়াতে বাঁচলেও আখেরাতে বাঁচতে পারবে না। কিয়ামত কায়েম হবে, বিচার দিবস আসবে, আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন, তাই না? ইয়াউমিদ্দিন আসছে, আর সেই দিনে তিনি হবেন মালিক। সেদিন সকল মানুষ পুনরুত্থিত হবে, সব সমবেত হবে হিসাব দেওয়ার জন্য, যাকে আমরা বলি হাসর। হাসর হবে, হাসর হবে মানে কি? হাসর মানে হচ্ছে জমা, একত্রিত হবে, জমা হবে, হাসর হবে। বিচার পাওয়ার জন্য সেদিন সবাই সুবিচার পাবে। আর সেদিন বলা হবে আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমা আল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আজ প্রত্যেককে তার কৃতকর্মের ফল দেওয়া হবে, আজ কারো প্রতি কোন জুলুম হবে না। আল্লাহ তাআলা নেক ন্যায় পরায়ণ বাদশা, কোন দিন কোন একদম সরিষার দানা পরিমাণ বা জাররা পরিমাণ, জাররা মানে ধুলি কণা পরিমাণ, ও কারো প্রতি কোন অন্যায় করা হবে না। সঠিক সঠিক বিচার আল্লাহ তাআলা করবেন, নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে তৎপর। সূরা মুমিন 17 নম্বর আয়াতে কথা বলেছেন। চলুন, মরণের সময়ে কিভাবে পাপের শাস্তি হয়ে থাকে বা কিভাবে পাপের শাস্তি মানুষ পেয়ে থাকে। আপনারা বলবেন জান্নাত জাহান্নাম বিচার যখন হয় না, বিচারের আগে কি করে শাস্তি হয়? এ প্রশ্ন আসবে না? আসবে না। কেয়ামতে বিচার দিন, বিচার দিন হচ্ছে কেয়ামত, তার আগে কবরে আজাব হবে, মরণের সময় আর শাস্তি হবে, দুনিয়াতেও শাস্তি হয়। তাহলে এটা কেমন, বিচারের আগে কি করে শাস্তি হয়, তাই না? এটা প্রশ্ন। তো এর উত্তর কি? যখন কোনো অপরাধী ধরা পড়ে তখন তাকে জেলে ভরা হয়। বিচার হওয়ার আগে অনেক সময় জেলে মাস দু মাস এক বছর দু বছরও কেটে যায়। আর যখন সে তার বিচার হয়, বিচার হওয়ার পরে সাজা ঘোষণা হয়, তখন পিছেকার যে জেল খেটেছে সেগুলো কেটে বাদ দেওয়া হয় না? হয় না, কেটে বাদ দেওয়া হয়। সেই রকমই আল্লাহ তাআলার হিসাবে আছে যে এই লোক অপরাধী, একে শাস্তি ভুগতে হবে। আর এই জন্য কিছু শাস্তি আগে আগেই হয়ে যায়, ফলে অনেক শাস্তি, কবরের শাস্তি হলে দেখবে অনেক মোমেন আছে যাদের কবরের শাস্তি হয়ে গেলে কেয়ামতে হবে না, কেয়ামতে হয়ে গেলে আর জাহান্নামে যেতে হবে না। এইভাবেই তো পাপ ক্ষয় হয়ে যায়, শাস্তির জন্য শাস্তি মকুব হয়ে যায়। সুতরাং আল্লাহ তাআলার বিশাল হিকমত, এ নয় যে তিনি একজন নিরাপরাধ মানুষকে খাম খাতে বিনা অপরাধে শাস্তি দিচ্ছেন মরার সময়ে কবরে, একে কবরে, তারপরে বিচার হবে কেয়ামতে, কে বিচার হওয়ার আগেও কেয়ামতে অনেক শাস্তি আছে, তাই না? সূর্য নিকটবর্তী হবে, এই সেই বহু রকম শাস্তি আছে, কিন্তু এগুলো যে অপরাধ ছাড়া শাস্তি তা নয়, আল্লাহর হিসাবে আছে। আর এগুলো অগ্রিম শাস্তি, যে শাস্তি আসল শাস্তি থেকে কেটে বাদ দেওয়া হবে যদি সে জাহান্নামে যায়। মরণের সময় কবরে দুই জায়গাতে, মরণের সময়ও হয়, পাপীদের শাস্তি হবে। মরণের সময় পাপীরা পাপের কারণে ভীষণ দুরবস্থার সম্মুখীন হবে। মহান আল্লাহ তাদের এক অবস্থার কথা কোরআনে বলেছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও ক্বালা উহিয়া ইলাইয়া ওয়ালাম ইউহা ইলাইহি শাই ওয়ালাম ইউহা ইলাইহি শাই ওমান ক্বালা সাউনজিলু মিছলা মা আনজালাল্লাহ ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফী গামারাতিল মাউত ওয়াল মালায়েকাতু বাসিতু আইদিহিম اخرجوا انفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن اياته تستكبرون سوره انعام 93 নম্বর আয়াত। যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে, আল্লাহর নামে মিথ্যা রটায় কিংবা বলে আমার নিকট ওহি হয়, এমন মানুষ আছে না? বাবা বাবারা তোমাদের সামনে আয়াত অবতীর্ণ হয়েছে, সূরা অবতীর্ণ হয়েছে, কি হুজুর কি সূরা, বলে আসালাং লাং ফাসালাং লাং আবে আই গাবে গায়ে ফাবে থপ থপ ফাবে থপ থপ, আছে না এরকম দাগাবাজ আছে যারা বিভাবে ভুয়া কোরআন ওহি তারা বর্ণনা করে। কেন? তোমরা বাবারা ওই যে তাঁতি তো তাঁত বনো, তো সেই সানে আল্লাহ সূরা অবতীর্ণ করে মিথ্যা কথা, বড় মিথ্যা কথা যে আমার কাছে আল্লাহর ওহি হয়। কেউ কেউ বলে কলবে কলবে আল্লাহর সঙ্গে ওহি হয়, বলে কেউ বলে দেখা হয়, কেউ বলে সাক্ষাৎ হয়, আল্লাহ মুস্তাহান, এই যে মিথ্যা বলছে আল্লাহ সম্বন্ধে, যদিও তার প্রতি ওহি হয় না। এবং যে বলে আল্লাহ যা অবতীর্ণ করেছেন আমিও ওর অনুরূপ অবতীর্ণ করতে পারি, এই জন্য বহু চ্যালেঞ্জ করেছিল না অনেকে, কোরআন কোরআন আমরা কি বলে কোরআন অবতীর্ণ হচ্ছে, তখন এই কোরআন অনুরূপ আনার জন্য অনেকে মনে করতো যে আমরা কোরআনের মতো কোরআন বানাবো, তাই না? এই জন্য চেষ্টাও করেছিল অনেকে, ওই যে আলফিল ও মালফিল ও মা আদরাকা মালফিল লাহু জানাবুন তাউইল, এই যে হাস্যকর অনেক চেষ্টা তাদের ছিল। কিন্তু কেউ পারেনি অবতীর্ণ করবো, তার চেয়ে বড় জালেম যারা এই ধরনের চেষ্টাটা করে তার থেকে বড় জালেম আর কেউ নেই। যদি তুমি দেখতে পেতে তখনকার অবস্থা, যখন ওই জালেমরা মৃত্যু যন্ত্রণায় থাকবে আর ফেরিস্তাগণ হাত বাড়িয়ে বলবে তোমাদের প্রাণ বের করো, তোমাদের প্রাণ বের করো, আজ তোমাদেরকে অবমাননা করে শাস্তি দান করা হবে, কারণ তোমরা আল্লাহ সম্বন্ধে অন্যায় বলতে ও তার আয়াত গ্রহণে ঔদ্ধত্য প্রকাশ করতে। আল্লাহর আয়াত, আল্লাহর নির্দেশ, আল্লাহর কোরআনের বাণী তোমরা কি করতে, গ্রহণ করতে না, উদ্ধত ভাবে অহংকারের সাথে তা রদ করে দিতে। এবার চলুন আমরা একটা হাদিস নিই, যে হাদিসে কাফের এবং মোমেন এই দুই শ্রেণীর মানুষের মরণের সময় কি অবস্থা হয় সংক্ষেপে আমরা জেনে নিই। কাফের বান্দা যখন সে দুনিয়া ত্যাগ করতে আখেরাতের দিকে অগ্রসর হতে থাকে, তখন তার নিকট আসমান হতে একদল কালো চেহারা বিশিষ্ট ফেরেশতা অবতীর্ণ হন। তার মানে আজরাইল কথাটা সহি হাদিসে আসেনি, এই জন্যে যে সঠিক নাম কোরআনে এসছে কি নাম, যে মৃত্যুর ফেরেশতা কি মালাকুল মাউত, মালাকুল মাউত আল্লাযী উক্কিলা বিকুম, তো মালাকুল মাউত বলাটাই ঠিক। তো মালাকুল মাউত আসার আগে ফেরেশতা কালো চেহারা বিশিষ্ট ফেরেশতা অবতীর্ণ হন, কার কাছে, কাফের বা মুনাফিকের কাছে, ঠিক আছে, যাতে যাদের সাথে থাকে শক্ত চট, চট বোঝেন তো, ওই যে ধানের ধান ভরা হয় এই শ্রেণীর চট, তারা তার নিকট হতে দৃষ্টির সীমা দূরে বসেন, অতঃপর মালাকুল মাউত আসেন এবং তার মাথার নিকটে বসেন, অতঃপর বলেন এ খবিস রু বের হয়ে আয় আল্লাহর রোষের দিকে, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়। এই সময় রুহ ভয়ে তার শরীরে এদিক ওদিক পাওয়াতে থাকে, কোন দিকে বেরোবো, কোন দিকে বেরোবো, কখনো মাথার দিকে, কখনো পায়ের দিকে, তখন তার কষ্ট হয়। তখন মালাকুল মাউত এমন ভাবে টেনে বের করেন যেমন লোহার গরম সলাকা ভিজে পশম হতে টেনে বের করা হয়, আর তাতে পশম লেগে যায় বা পশম লেগে থাকে, কেমন লোহার যেমন শিক, শিক বলি না, জং ধরা শিক যদি হয় ফাটা ফাটা ফাটা ফাটা, আর যদি তুলোর বালিশে ভরে দেওয়া হয় ভিজে বালিশ দিয়ে টানেন তো দেখেন কি অবস্থা, কি কষ্ট করে সেটাকে বের করা হয়, আর যদি বের হয় তো তুলোগুলো ছিঁড়ে ছিঁড়ে সব, আল্লাহ মুস্তাহান। এই উদাহরণ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইভাবে তার প্রাণকে বের করা হয়, তখন তিনি তা গ্রহণ করেন, কিন্তু যখন গ্রহণ করেন মুহূর্তকালের জন্য নিজের হাতে রাখেন না, বরং তা অপেক্ষমান, ওই যে আগে ফেরেশতাগুলো এসছেন না, ওই ফেরেশতাগণ তাড়াতাড়ি সেই আত্মাকে দুর্গন্ধময় চটে, ওই চটে আবার দুর্গন্ধ আছে, ওই চটে রাখা হয়, তখন তা হতে এমন দুর্গন্ধ বের হতে থাকে যা পৃথিবীতে প্রাপ্ত সমস্ত গলিত সব দেহের দুর্গন্ধ অপেক্ষা বেশি, যত রকমের মরা আছে সমস্তকে একসঙ্গে করলে কিরকম গন্ধ হবে তার থেকেও বেশি। যে সকল মন্দ উপাধি দ্বারা ভূষিত করা হতো তার মধ্যে সর্বাপেক্ষা মন্দ নামটি দ্বারা ভূষিত করে বলেন অমুকের পুত্র অমুকের। ও তার মানে কি হলো তাহলে, যে খবিস যখন আত্মা যখন রাখা হয় তখন না এটা অমুকের পুত্র অমুক, এটা আসমানে হবে, অতঃপর মালাকুল মত যখন বের করে ফেরেশতাদের হাতে রাখেন তখন দুর্গন্ধ ছুটতে থাকে, এটা আমরা জানতে পারলাম। আচ্ছা এই যে লম্বা সময়টা হচ্ছে, এই সময়টা কি প্রত্যেক রূহ কবজ করার সময় হয়, হঠাৎ করে গাড়ি চাপা মারা গেল, দেওয়াল চাপা মারা গেল, সঙ্গে সঙ্গে দেখে হলো পড়ল আর মরল, কিন্তু প্রস্তুতি আগে থাকে, ফেরেশতাদের প্রস্তুতি আগে থাকে আর আল্লাহর কাছে কোনো সমস্যা নেই। একই সাথে লক্ষ লক্ষ লোক মরছে, তো তাদের ক্ষেত্রেও কি এরকম হয়, নিশ্চয় আল্লাহর কাছে কোনো সমস্যাই নেই, আল্লাহর কাছে কোনো সমস্যাই নেই। আমরা একই সাথে একইভাবে কত সম্প্রচারিত চারিদিকে সারা বিশ্বে একরকম সম্প্রচার দেখছি, কিভাবে সম্ভব হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, হ্যাঁ তো এইভাবে আমরা এতে অবিশ্বাস করি না, আল্লাহর কাছে এতে কোনো সমস্যা নেই। তো তারপরে ওই আত্মা নিয়ে তারা উঠতে থাকে, যে দুর্গন্ধ, দুর্গন্ধটা কি সবাই জানতে পারে না, এই দুর্গন্ধ জিন ইনসান কমসে কম জানতে বা শুনতে পারে না, কিন্তু যখনই তারা তা নিয়ে ফেরেশতাদের কোন দলের নিকট পৌঁছেন তারা জিজ্ঞাসা করেন যে এই রূহ কার, আসমানের দিকে যেতে যেতে এই রূহ কার, এই খবিস রূহ কার, তখন তারা তাকে দুনিয়াতে যে সকল মন্দ উপাধি দ্বারা ভূষিত করা হতো তার মধ্যে সর্বাপেক্ষা মন্দ নামটি দ্বারা ভূষিত করে বলেন অমুকের পুত্র অমুকের, তার মানে খারাপ নাম, যেটা মনে করুন একটা লোকের নাম হচ্ছে কি বলে মুহাম্মদ, মুহাম্মদ হচ্ছে ভালো নাম, কিন্তু তাকে খারাপ নামে ডাকা হয়, একটা ওই যে খেঁদা, তারপরে ভোঁদা, তারপরে কি বলে আরো সব কি কি নাম আছে যেগুলো খারাপ নাম দিয়ে ডাকা হয়। তো তখন তার খারাপ, অমুকের বেটা অমুক, মানে হেঁদার বেটা ভোঁদা, ভালো নামটা আর বলা হয় না, তাচ্ছিল্য করে তার ভালো নামটা নেওয়া হয় না। এইভাবে তাকে প্রথম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হয়, অথবা তার জন্য আসমানের দরজা খুলে দিতে চাওয়া হয়, কিন্তু খুলে দেওয়া হয় না। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থনে কোরআনের আয়াতটি পাঠ করেন, সূরা আরাফের 40 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাঈ ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালজাল জামালু ফী সামিল খিয়াত ওয়া কাযালিকা নাজযিল মুজরিমিন। অর্থাৎ যারা আমার নিদর্শনাবলীকে, অবশ্যই যারা আমার নিদর্শনাবলীকে মিথ্যা বলে, আমার আয়াতকে মিথ্যা বলে এবং অহংকারে তা থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদের জন্য আকাশের দরজাসমূহ উন্মুক্ত করা হবে না এবং তারা বেহেস্তেও প্রবেশ করতে পারবে না, যতক্ষণ না সূচের ছিদ্র পথে উট প্রবেশ করে। এই রূপে আমি অপরাধীদেরকে প্রতিফল দিয়ে থাকি। উটের ছিদ্র পথে কি কি বলে, সূচের ছিদ্র পথে কি উট যাওয়া, প্রবেশ করা কি সম্ভব? অসম্ভব। তেমনি এর জান্নাতে যাওয়াও অসম্ভব। আসমানের দরজা আছে, আমরা যে আসমান বলি এমনিতে বিজ্ঞানীরা বলছে মহাশূন্য, এই শূন্যের পরে সবই শূন্য, কিন্তু আমরা বিশ্বাস করি যে এই শুনে যে তারা গ্রহ নক্ষত্র রয়েছে, সূর্য, যত সূর্য আছে তার ওপরে কি আছে, কিছু একটা বস্তু আছে, যে বস্তুটা ফেটে যাবে, যে বস্তুর দরজা আছে, এটা আমরা বিশ্বাস করি। কত দূরে সেটা বলা আমাদের জন্য সম্ভব না, আর ফেরেশতাদের জন্য সেটা যাওয়া খুবই সহজ ব্যাপার। তো আসমানের দরজা আছে, তার জন্য আসমানের দরজা খোলা হবে না। তখন আল্লাহ তাআলা বলেন তার ঠিকানা সিজ্জিনে লিখো, আসমানের দরজা খুলতে বলা হবে, যখন নাম বলা হবে তখন বলবে এ দরজা, দরজা খোলা হবে না, তখন বলা হবে ঠিকানা সিজ্জিনে লিখো জমিনের সর্বনিম্ন স্তরে। তার মানে আমরা যে উপর দিকে আল্লাহ তাআলা আরশ আছে তাই না, কিন্তু নিচের দিকে কি আছে, সিজ্জিন আছে, এই জমিনের নিচের দিকে সিজ্জিন আছে, আল্লাহ জানেন কোন গ্রহ না কি আল্লাহ জানেন। এই যে জান্নাত জাহান্নাম যে কোথাও রেডি আছে, সেই জান্নাত জাহান্নামকে টেনে আনা হবে তাই না, রেডি আছে। আর আমরা জানি যে সূর্য, কত সূর্য আকাশে রয়েছে, কত গ্রহ নক্ষত্র আকাশে রয়েছে, তো হয়তো বা গ্রহ নক্ষত্র আকারে জান্নাত জাহান্নাম রেডি আছে। তো সিজ্জিন নিম্নের দিকে একটা জায়গা, সেই জায়গায় তার রূহকে লেখা হয়, রাখা হয়। সুতরাং তার রূহকে জমিনে খুব জোরে নিক্ষেপ করা হয়। আর এ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত, আরেকটি আয়াত পাঠ করলেন, ওমান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাঈ ফাতাখতাফুহু আত-তাইরু আও তাহউী বিহির রীহু মিন মাকা ফী মাকানিন সাহীক, সূরা হাজির 31 নম্বর আয়াত। যে আল্লাহর সাথে শরীক করেছে সে যেন আকাশ হতে পড়েছে, দেখেন আকাশ হতে পড়া মানে যে সে মুশরিক, সে আকাশ যেন আকাশ থেকে পড়ছে, ফেরেশতারা এখান থেকে আকাশ থেকে ছুঁড়ে দেবেন, অতঃপর পাখি তাকে ছো মেরে নিয়ে গেছে, অথবা ঝড় তাকে বহু দূরে নিক্ষিপ্ত করেছে, কিভাবে তাচ্ছিল্য করে ছুড়ে দেওয়া হবে। সুতরাং তার রূহ তার দেহে ফিরিয়ে দেওয়া হবে। এবারে কবর দেওয়া হলে, কবরের কাজ সমাধা হয়ে গেলে তার রূহ তার দেহে ফিরে দেওয়া হবে, আর তখন তার নিকট দুইজন ফেরেশতা আসবেন এবং তাকে উঠিয়ে বসাবেন, অতঃপর তাকে জিজ্ঞাসা করবেন তোমার পরওয়াদিগার কে, হুজুর যার বডিই নেই তাকে তার আত্মার সঙ্গে বিচার হবে। এখানে আল্লাহর কাছে কোনো সমস্যা নেই, এখানে সাধারণভাবে যেগুলো আমরা দাফন করি তাদের কথা বলা হচ্ছে, তাদের সাথে ওই আত্মারই হিসাব হবে, বডির হিসাব হবে নাকি, বডি তো গেল, এই তো আত্মার কাছে হিসাবটা নেওয়া হবে, তার দাফন হোক চাই না হোক, বাঘের পেটে চা থাকে কিংবা মাছের পেটে, সমুদ্র থাকে অথবা পাহাড়ে পর্বতে, যেখানেই থাক না কেন তার আত্মার সঙ্গে, আমার আমার আমার আমির সঙ্গে, আমার আমিটাকে আমি চলে যাব আর আমার দেহটা পড়ে থাকবে না, থাকবে না, তাহলে আমার দেহটা কিন্তু আমি নই, সে আমি যে তার সঙ্গে হিসাব হবে আল্লাহর কাছে। অতএব তাকে কবরে বসিয়ে জিজ্ঞাসা করা হবে, কবরে কবর কবর দেওয়া না হলেও কবর একটা জিন্দেগীর নাম, একটা জীবনের নাম, একটা একটা জগতের নাম, সেই জগতে তাকে জিজ্ঞাসা করা হবে তোমার পরওয়ারদিগার কে, মার রাব্বক, তখন সে বলবে হায় হায়, যেহেতু কাফের মুনাফিক সে বলতে পারবে না হায় হায় আমি তো জানি না, হা হা লা আদরি, অতঃপর জিজ্ঞাসা করবেন তোমার দিন কি, মা দিন হোক, সে বলবে আহ হা হা হা লা আদরি, আমি তো জানি না, তারপর জিজ্ঞেস করবে তোমাদের মাঝে যাকে প্রেরণ করা হয়েছিল তিনি কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে ইঙ্গিত করে জিজ্ঞেস করা হবে, সে বলবে হা হা লা আদরি, আমি তো জানি না, লোকে তখন যা বলতো আমি তাই বলতাম, এখন আমার মনে আসছে না। এই সময় আকাশের দিক হতে আকাশবাণী হবে, এক ঘোষণাকারী ঘোষণা করবেন সে মিথ্যা বলছে, জানে না, সুতরাং তার জন্য দোজখের বিছানা বিছিয়ে দাও এবং দোজখের দিকে একটি দরজা খুলে দাও। তারপরে কবরে তার জন্য, ওই কবরে বলতে ওই গর্তটা বোঝেন না, তার জগৎ আছে, সেই জগতে তার জন্য কি বিছিয়ে দেওয়া হবে, জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে, আর জাহান্নাম থেকে দরজা খোলা হবে, শাস্তি শুরু হয়ে যাবে। এই শাস্তি তার প্রাপ্তির আগাম, আগাম কি এটাকে অ্যাডভান্স বলা হয়, এই অ্যাডভান্স দিয়ে তার মানে জীবন বা পরকালের জীবন শুরু করা হবে। সুতরাং তারপর থেকে দোজখের উত্তাপ, লু হাওয়া আসতে থাকবে এবং তার কবর তার প্রতি এত সংকুচিত হয়ে যাবে যাতে তার একদিককার পাঁজর অপর দিকে ঢুকে যায়। এই সময় তার নিকট একটা অতি কুৎসিত চেহারা বিশিষ্ট নোংরা বেশি দুর্গন্ধযুক্ত লোক আসবে এবং বলবে, তোমাকে দুঃখিত করবে এমন জিনিসে দুঃসংবাদ গ্রহণ করো, এই দিবস সম্পর্কে দুনিয়াতে তোমাকে ওয়াদা দেওয়া হতো। তখন সে জিজ্ঞাসা করবে, তুমি কে? এই কুৎসিত তোমার চেহারা যা মন্দ সংবাদ বহন করে, তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি নিশ্চয়ই মন্দ কোনো খবর এনেছো। সে বলে, আমি তোমার সেই বদ আমল যা দুনিয়াতে তুমি করতে। তাহলে আমলকে সাথী বানানো হবে, কাফের কে এবং মোমেন কে, একে বিশ্রী লোকদের আকারে আমলকে, বদ আমল গুলোকে দিয়ে তার একটা আকার বানিয়ে দিয়ে সাথী বানানো হবে। তখন সে বলে, আল্লাহ কিয়ামত কায়েম করো না, কারণ ঘর ঢুকতেই চালে মাথা ঠেকেছে, ঘরের ভিতরে কি হয় জানি না, তাই না? আর কিয়ামত কায়েম করো না, এই চাইবে না যে কিয়ামত কায়েম হোক, নচেত তখন আমার উপায় থাকবে না। এ হচ্ছে আহমদ আবু দাউদের হাদিস। মধ্যজগতে আজাবের একটি নমুনা, আর এটা হচ্ছে কাফেরদের জন্য বললাম, শাস্তির কথা তো, আর মুমিনদের জন্য শান্তির কথা আছে, সে কথা আর বলতে যাচ্ছি না কারণ সময় আমাদের শেষ হয়ে যাবে। মুমিনদের জন্য জান্নাতের খবর সে উত্তর দিতে পারবে, প্রশ্নের উত্তর দিতে পারবে, তারপরে সে তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। মধ্যজগতে আজাব যে হয় এর একটি নমুনা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মাধ্যমে দেখেছেন, তাকে ফেরেশতা দিয়ে স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছিল। তিনি প্রায়ই তার সাহাবীদেরকে বলতেন, তোমাদের কেউ কোনো স্বপ্ন দেখেছে কি? কখন বলতেন? ফজরের নামাজে, ফজরের নামাজ পড়ে বলতেন যে তোমরা কেউ কি কোনো স্বপ্ন দেখেছো? বর্ণনাকারী বলছেন, যার ব্যাপারে আল্লাহর ইচ্ছা সে তার স্বপ্ন তার কাছে বলতেন, তিনি তার ব্যাখ্যা করতেন। একদিন সকালে বললেন, গত রাত্রে আমার কাছে দুজন আগন্তুক এলো, শোনো আমি একটা স্বপ্ন দেখেছি, আমার কাছে দুজন এলো, তারা আমাকে উঠালো আর বলল চলুন, এনতালেক এনতালেক মানে চলুন, আমি তাদের সাথে চলতে লাগলাম। অতঃপর আমরা কাত হয়ে শোয়া এক ব্যক্তির নিকট পৌঁছলাম, দেখলাম অপর এক ব্যক্তি তার নিকট পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, সে তার মাথায় পাথর নিক্ষেপ করছে, ফলে তার মাথা ফাটিয়ে ফেলছে আর পাথর গড়িয়ে সরে পড়ছে, তারপর আবার সে পাথরটি গিয়ে অনুসরণ করে তা পুনরায় নিয়ে আসছে, আর ফিরে আসতে আসতে লোকটির মাথা পুনরায় আগের মতো ঠিক হয়ে যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে, ফিরে এসে আবার একই আচরণ করছে, আবার মারছে যা প্রথমবারে করেছিল। তিনি বলেন, আমি সাথীদেরকে জিজ্ঞেস করলাম, সুবহান আল্লাহ, এ কি হচ্ছে, বারবার মাথা এইভাবে ফাটাচ্ছে, এ কি ব্যাপার? তখন বললেন, ইনতালেক ইনতালেক, জবাব পরে দেবো, এখন আপনি চলুন। এটা কোথায়? জাহান্নামে নয়, এটা কোথায়? মধ্য জগতে। জাহান্নাম তো হয়নি এখন, এটা হচ্ছে কবরে, কবর জগতে, মধ্য জগতে। সুতরাং আমরা চলতে লাগলাম, তারপর চিত হয়ে শোয়া এক ব্যক্তির কাছে পৌঁছলাম, এখানেও দেখলাম তার নিকট এক ব্যক্তি লোহার আঁকড়া নিয়ে দাঁড়িয়ে আছে, আর সে তার চেহারার একদিকে এসে এর দ্বারা তার কষ্ট থেকে মাথার পিছন পর্যন্ত দিক পর্যন্ত, পেছনের দিক পর্যন্ত, একইভাবে নাকের ছিদ্র থেকে মাথার পিছনের দিক পর্যন্ত এবং অনুরূপভাবে চোখ থেকে মাথার পিছন দিক পর্যন্ত চিড়ে ফেলছে। তারপর ওই লোকটি শোয়া ব্যক্তির অপর দিকে যাচ্ছে এবং প্রথম দিকের সাথে যেরূপ আচরণ করেছে ঠিক ঐরূপী ঐরূপী আচরণ করে, মানে এইভাবে যে আঁকুশি আছে না, আমাদের কাস্তে বলে, কাস্তে আঁকড়া, এইভাবে ফেরে দিচ্ছে, এইভাবে নিয়ে এইভাবে ফাটছে, আবার এদিকে এসে এইভাবে ফেলে দিচ্ছে, ফাটছে, মানে কেটে ফেলছে। তা আমি জিজ্ঞেস করলাম, সুবহান আল্লাহ, এ কে বা এরা কারা? তা আমার সঙ্গীদ্বয় বললেন, ফেরেশতাদ্বয় বললেন যে ইনতালেক ইনতালেক, আপনি আরো চলুন, আরো অগ্রসর হন। সুতরাং আমরা চলতে লাগলাম এবং তন্দুর চুলার মতো একটি গর্তের কাছে পৌঁছলাম, যার উপরটা সংকীর্ণ, নিচেটা প্রশস্ত। তন্দুর যে বানায় না পাকিস্তানিরা, আফগানিরা রুটি বানায়, দেখেছেন আফগানি রুটি, মানে মুখটা ছোট আর ভিতরটা হ্যাঁ বড়, আমার দেশে ডেয়ে বলে, তো এই শ্রেণী হবে। আর সেখানে শোরগোল, নানা শব্দ, চিৎকার, বাবারে মারে, এ তো হবেই, যাদের কষ্ট হবে সেই সময় যে শোরগোল হয় সেই শোরগোল। আমরা তাতে উঁকি মেরে দেখলাম, তাতে বেশ কিছু উলঙ্গ নারী পুরুষ রয়েছে, আর নিচ থেকে নির্গত আগুনের লেলিহান শিখা তাদেরকে স্পর্শ করছে। যখন লেলিহান শিখা তাদেরকে স্পর্শ করছে তখনই তারা উচ্চরবে চিৎকার করছে, আর চায়ের পাতির মতো তারা ওই উঠানামা করছে ওই ভিতরে চুল্লির ভিতরে। আমি বললাম সুবহানাল্লাহ, এরা কারা? তারা আমাকে বললেন ইনতালেক ইনতালেক, চলুন। সুতরাং আমরা চলতে লাগলাম এবং একটি নদীর কাছে গিয়ে পৌঁছলাম, আর নদীটি ছিল রক্তের মতো লাল, আর দেখলাম সেই নদীতে এক ব্যক্তি সাঁতার কাটছে, আর নদীর তীরে অপর এক ব্যক্তি রয়েছে এবং সে তার কাছে অনেকগুলো পাথর একত্রিত করে রেখেছে। আর ওই সাঁতাররত ব্যক্তি বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর সেই ব্যক্তির কাছে ফিরে আসছে যে তার নিকট পাথর একত্রিত করে রেখেছে। সেখানে এসে সে তার সামনে মুখ খুলে দিচ্ছে এবং ওই ব্যক্তি তার মুখে একটি পাথর ঢুকিয়ে দিচ্ছে। তারপর সে চলে লেখা কি খেয়েছিল দুনিয়াতে বলবে পরে। তারপর সে চলে গিয়ে আবার সাঁতার কাটছে এবং আবার তার কাছে ফিরে আসছে, আর যখনই ফিরে আসছে তখনই ওই ব্যক্তি তার মুখে পাথর ঢুকিয়ে দিচ্ছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম সুবহানাল্লাহ, এরা কারা? বললেন ইনতালেক ইনতালেক, চলুন। সুতরাং আমরা চলতে লাগলাম এবং এমন কুৎসিত ব্যক্তির কাছে এসে পৌঁছলাম যা তোমার দৃষ্টিতে সর্বপ্রকার কুৎসিত, বললেন যা যা যত রকমের কুৎসিত দেখেছ তার থেকেও বেশি কুৎসিত বিশ্রী এমন এক ব্যক্তি। তো জিজ্ঞেস করলাম হ্যাঁ, তো তার নিকট আগুন রয়েছে, দেখলাম তার নিকট আগুন রয়েছে যা সে জ্বালাচ্ছে, তার চারিদিকে ছুটে বেড়াচ্ছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম লোকটি কে? তারা বললেন ইনতালেক ইনতালেক, চলুন, পরে বলছি। সুতরাং চলতে লাগলাম এবং একটা সবুজ শ্যামল বাগানে এসে উপস্থিত হলাম, সেখানে বসন্তের সব রকমের ফুল রয়েছে, আর বাগানের মাঝে এত বেশি দীর্ঘকায় একজন পুরুষ রয়েছে আকাশে যার মাথা যেন আমি দেখতেই পাচ্ছিলাম না, এত উঁচু। আবার দেখলাম তার চারিদিকে এত বেশি পরিমাণ বালক বালিকা রয়েছে, ছোট ছোট শিশু, যত বেশি পরিমাণ আর কখনো আমি দেখিনি, প্রচুর ছোট ছোট বাচ্চা। তো আমি তাদেরকে বললাম উনি কে, এরা কারা? তারা বললেন ইনতালেক ইনতালেক, আপনি চলুন, পরে বলা হবে। তারপর চলতে লাগলাম এবং একটা বিশাল বাগান বা গাছের নিকট এসে উপস্থিত হলাম, এমন বড় বড় সুন্দর গাছ বাগান আমি কাজ কখনো দেখিনি। তারা আমাকে বলল এর উপরে চড়ুন, আমার উপরে, আমরা এর উপরে চললাম। শেষ পর্যন্ত সোনা রূপার ইটের তৈরি একটি শহরে গিয়ে আমরা উপস্থিত হলাম। আমরা শহরের দরজায় পৌঁছলাম এবং দরজা খুলতে বললাম, আমাদের জন্য দরজা খুলে দেওয়া হলো। আমরা তাতে প্রবেশ করলাম, তখন সেখান হতে কতক লোক আমাদের সঙ্গে সাক্ষাৎ করলো, যাদের অর্ধেক শরীর এত সুন্দর ছিল যত সুন্দর তুমি দেখেছো তার থেকেও অধিক, আর অর্ধেক শরীর এত কুৎসিত ছিল যত কুৎসিত তুমি দেখেছো তার থেকেও বেশি। সাথীদ্বয় ওদেরকে বলল যাও ওই নদীতে গিয়ে নেমে পড়ো, আর সেটা ছিল সুপ্রশস্ত প্রবহমান নদী, তার পানি যেন ধবধপে সাদা। ওরা তাতে গিয়ে নেমে পড়ল, অতঃপর ওরা আমাদের কাছে ফিরে এলো, দেখা গেল তাদের এই কুশ্রী রূপ দূর হয়ে গেছে এবং তারা খুবই সুন্দর আকৃতির হয়ে গেছে। তিনি বললেন, তারা আমাকে বলল এটা জান্নাতে আদেন। এটা কি? ওই যে শহরে গেলাম সেটা হচ্ছে আসলে জান্নাত, জান্নাতে আদেন, এবং এটা আপনার বাসস্থান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসস্থান কোথায় হবে? জান্নাতে আদেন। তিনি বলেন, উপরের দিকে আমার দৃষ্টি গেলে দেখলাম ধবধপে সাদা মেঘের মতো একটি প্রাসাদ রয়েছে। তারা আমাকে বললেন, এটা আপনার বাসগৃহ, আপনার প্রাসাদ। তিনি বললেন, আমি তাদেরকে বললাম, আল্লাহ তোমাদের মাঝে বরকত দিন, আমাকে ছেড়ে দাও, আমি একবার এতে প্রবেশ করি। তারা বললেন, আপনি অবশ্যই এতে প্রবেশ করবেন, তবে এখন নয়, এখন দুনিয়ার জীবন আপনার বাকি আছে। আমি বললাম, আমি রাতে অনেক বিস্ময়কর ব্যাপার দেখতে পেলাম, এগুলো তাৎপর্য বলুন এবার। তারা আমাকে বলল, আচ্ছা আপনাকে বলে দিচ্ছি, ওই যে প্রথম ব্যক্তিকে যার কাছে আপনি পৌঁছলেন, যার মাথা ব্যক্তির কাছে যে পৌঁছালেন, যার মাথায় পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল, সে হচ্ছে ওই ব্যক্তি হাফেজ সাহেব, ওই ব্যক্তি যে হাফেজ সাহেব, যে হাফেজ হেফেজে করা সত্ত্বেও কোরআনের মানে বোঝেনি, আর রাতে ঘুমিয়ে থেকেছে, দিনে তার উপরে আমল করেনি, এমন হাফেজ সাহেব। আলেমরাও পড়বে, কোরআন জানছে, অথচ কোরআন তেলাওয়াত করছে না এবং কোরআনের উপরে আমল করছে না, আর ফরজ নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকত, ফরজ নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকত। এখন তাই মাথা ভারী হতো তো ফজরের ফরজ নামাজ পড়তে, এই জন্যে পাথর মেরে তার কি করা হচ্ছে, মাথাটাকে হালকা করা হচ্ছে। ফজরের সময় আরামসে ঘুমিয়ে থাকে, রাত জেগে জেগে ফজরের সময় আরামসে ঘুমিয়ে যায়, তারপরে ডিউটির আগে নামাজ পড়ে, আর না হয়তো কেউ পড়ে না। হ্যাঁ, এদের শাস্তি হচ্ছে কবরেই, তারপরে জাহান্নামের শাস্তি তো সাকার জাহান্নাম আছেই, কিন্তু বেনামাজিদের অবস্থা দেখে নামাজি কিন্তু নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকত। আর এখন হাদিসে বলা হয়েছে আম্মাল্লাযী ইউসলাকু রাসুহু বিল হাজার ফাইন্নাহু ইয়াখুযুল কোরআন ফায়ারফুযুহু ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, ফরজ নামাজ না পড়ে কি করত, ঘুমিয়ে থাকত। আর আরেকটা কি বললাম, হাফেজ বা আলেম যে কোরআন জানত কিন্তু কোরআন তেলাওয়াত করত না এবং তার উপরে আমল করত না। আর ওই ব্যক্তি যার কাছে গিয়ে দেখলেন যে তার কস থেকে এইভাবে কসটাকে চিরে ফেলা হচ্ছে মাথা পর্যন্ত, তো ওই ব্যক্তি হচ্ছে এমন যে নিজের ঘর থেকে বের হয়ে এমন মিথ্যা বলতো যা চতুর্দিকে ছড়িয়ে পড়ত, এমন একটা মিথ্যা বলতো যা দিকচক্র বলে ছড়িয়ে পড়ত। যেমন মিডিয়াওয়ালারা বলে, মিডিয়াওয়ালারা যে মিথ্যা বলে তা দিক দিকচক্র বলে টিভির মাধ্যমে ছড়িয়ে পড়ে, আর আজকাল নেটের মাধ্যমে সবাই মিথ্যা বলতে পারছে। আপনি আমি এখান থেকে পুটুর পুটুর করে টিপে সারা বিশ্বে মিথ্যা ছড়িয়ে দিচ্ছে, আর সেই মিথ্যার কারণে কত দুর্ঘটনা ঘটছে। তো যারা এই শ্রেণীর মিথ্যা বলে, যে যে মিথ্যা সারা বিশ্বে ছড়িয়ে যায়, তারা হচ্ছে ওই ওই ব্যক্তি যা কি করা হচ্ছিল এইভাবে মিথ্যা বলার জন্য চিরে ফেলা হচ্ছে। يحدث بالكذب فتحمل عنه حتى تبلغ الافاق فيصنع به الى يوم القيامه قیامت পর্যন্ত এই আযাব হতে থাকবে। তার মানে কি, এটা কিয়ামতের আগের আযাব, মধ্যজগতের আযাব, কবরের আযাব। এখান থেকে বোঝা যায় এটা জাহান্নামের আযাব নয়, কারণ কিয়ামত পর্যন্ত শাস্তি এটা হতেই থাকবে। আল্লাহুল মুস্তাআন। আর والذي رايته في الثقب فهم الزنات, যে সকল উলঙ্গ নারী পুরুষ দেখলে তন্দুর চুলোর ভিতরে ওঠানামা করছে তারা হচ্ছে ব্যভিচারী ব্যভিচারিণী, দুনিয়ার বুকে ব্যভিচারী করেছে, প্রেম ভালোবাসা করে বিয়ের আগে বা বিয়ের পরও পরকিয়া করছে, তারপরে ব্যভিচার করছে। ব্যভিচার করার ফলে তাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে আর ওইভাবে চুল্লিতে ওঠানামা করছে। والذي رايته في النهر কাকিল রিবা, আর যে ব্যক্তিকে আপনি দেখলেন না ওই যে নদীতে রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, তারপর যখনই কেনারায় ফিরে আসছে পাথর ভরে দেওয়া হচ্ছে, এ সুদখোর, সুদ খেত দুনিয়াতে খুব, এখন তাকে পাথর খাওয়ানো হচ্ছে। আর এই শাস্তি তাদের কেয়ামত পর্যন্ত তার হতে থাকবে। আর ওই কুৎসিত ব্যক্তি যে আগুনের কাছে ছিল এবং আগুন জ্বালাচ্ছিল, তার চারপাশ চারপাশে ছুটে বেড়াচ্ছিল, সে হচ্ছে ফেরিস্তা, জাহান্নামের দারোগা। কি নাম বাসানাম দার, জাহান্নামের দারোগার নাম কি? মালিক। ওয়ানাদাউ ইয়া মালিকু, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকযি আলাইনা রাব্বুক, আল্লাহু আকবার। যে মালিক শব্দ কোরআনেই আছে, তার নাম হচ্ছে মালিক, জাহান্নামের দারোগা যাকে বলা হয়। এই দীর্ঘকায় ব্যক্তি যিনি বাগানে ছিলেন তিনি হলেন ইব্রাহিম, যার আশেপাশে শিশুগুলো ছিল, তার চারপাশে যে বালক বালিকারা ছিল ওরা হলো তারা যারা ইসলামী প্রকৃতি নিয়ে মৃত্যুবরণ করেছে, মুসলমানদের শিশু এবং অমুসলমানদের শিশু। অমুসলমানদের মুসলমানদের শিশু জান্নাতি হবে তাই না, আর অমুসলমানদের শিশু তারাও তো ইসলামী প্রকৃতি নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু তাদের পরীক্ষা নেওয়া হবে। তিন শ্রেণীর মানুষের কেয়ামতে পরীক্ষা নিয়ে জান্নাত জাহান্নাম নির্ধারণ, আল্লাহ তো জানেন কে জান্নাতি আর কে জাহান্নামি, তবুও আনুগত্যের পরীক্ষা নেবেন। তিন শ্রেণীর মানুষ কে কে? মুশরিকদের বা কাফেরদের শিশু যার কোন পাপ নেই, নম্বর দুই পাগল যে ইসলাম সম্পর্কে কিছুই বোঝে না জানে না, নম্বর তিন যার কাছে ইসলামের খবরই পৌঁছেনি, ইসলামের খবরই পৌঁছেনি এমন ব্যক্তি যে আল্লাহ কে এমন বলে ইসলাম সম্পর্কে আমি জানতাম না, নবী কে এসব জানতাম না। তো এদের ওজোর আছে, এই জন্য তিন শ্রেণীর মানুষ আনুগত্যের পরীক্ষা নেওয়া হবে। মনে করুন বলা হবে জাহান্নামে ঝাঁপ দাও, যে ঝাঁপ দেবে সে জান্নাতি হবে, আর যে আল্লাহর কথা শুনবে না সে তাকে, আল্লাহ আগে থেকেই জানেন, আল্লাহু আলামু বিমা কানু আমিলিন, আল্লাহ তাআলা আগে থেকেই জানেন। তবুও পরীক্ষা, যেমন সাক্ষী দেওয়া হবে, বিচার করা হবে, আল্লাহ জানেন, এমনি জান্নাত জাহান্নাম দিতে পারেন, কিন্তু বিচার কায়েম করা হবে ন্যায় পরায়ণ বাদশাহ হিসাবে, যাতে মানুষের বিচার মানুষ নিজেই বুঝে নিতে পারে। ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইক হাসিবা, ওই যে কিতাব দেওয়া হবে তুমি নিজের হিসাব নিজে করে নাও না, এবারে ন্যায় অন্যায় তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। এই জন্য বেশ অর্ধেকাংশ অতি সুন্দর, অর্ধেকাংশ অতি কুৎসিত, ওই যে বলা হলো নদীতে নেমে তারপর বলা ভালো হয়ে গেল, ওরা হচ্ছে যারা এই ভালো এবং মন্দ কাজ করত, ভালো কাজের জন্য অর্ধেক ভালো ছিল আর খারাপ কাজের জন্য অর্ধেক খারাপ ছিল, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, নদীতে নামলি সে তারা কি হয়ে গেল, ভালো হয়ে গেল। আর প্রথম যে গৃহটি আপনি দেখলেন তা হলো সাধারণ মুমিনদের, পক্ষান্তরে এই গৃহটি হলো শহীদদের, আমি জিবরিল আর ইনি হচ্ছেন মিকাইল, লোক দুটোকে জিবরিল আর মিকাইল। অতএব আপনি মাথা তুলুন, সুতরাং মাথা তুললাম, দেখলাম আমার উপর দিকে মেঘের মতো কিছু রয়েছে, তারা বলেন ওটি হলো আপনার গৃহ, আমি বললাম আপনারা আমাকে ছেড়ে দিন, ও যে আগে হাদিসে বলা হলো, সুতরাং তারা আমাকে বলা হলো জান্নাতে আদেন বলা হলো না, তারা বললেন দুনিয়াতে আপনার আয়ু অবশিষ্ট আছে যা আপনি পূর্ণ করেননি, যখন আপনি তা পূর্ণ করবেন তখন আপনি আপনার গৃহে চলে আসবেন। এই হলো মধ্য জগতের কিছু কথা, যে পাপের প্রভাব আপনার মধ্য জগতে। এবার আস্তে আস্তে আমরা দেখব যে আখেরাতে পাপের প্রভাব কি, আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। আর রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।